নমস্কার, আমার নাম রকি আচার্য। আমার বাসা সিলেটের শাল্লা এলাকার একটি গ্রামে। পরিচয় গোপন রাখার কারণে আমি আর বিস্তারিত কিছু বলতে চাইতেছি না। যদিও আমাদের গ্রাম অনেক আধুনিক না, এই ধরেন 8-10 বছর হয়েছে আমাদের গ্রামে কারেন্ট এসেছে। এইখানে শিক্ষিত মানুষের সংখ্যা একেবারেই কম, মানে একেবারেই কম। টাচ মোবাইল চালায় এমন মানুষ হাতে গুনে কয়েকজন আছে। যাই হোক, আমি আজকে যা লিখব এটি আমার জীবনের সত্যি কাহিনী এবং এটি এখনও আমি করে যাচ্ছি। আসলে আমিও মোবাইল এত চিনি না যেহেতু পড়াশোনা বেশি করি নাই, কিন্তু এইসব চটি গল্প পড়ে অনেক ভালো লাগে। কিছুদিন হল এইগুলা পড়তেছি, তাই ভাবলাম আমিও আমার কাহিনীটা লিখি। এই কাহিনী হল আমার মায়ের সাথে আমার চুদাচুদির কাহিনী। ফেসবুকে আমি অনেকজনকে বলছিলাম কিন্তু অনেকে বিশ্বাস এই করে না। তারপর দেখলাম চটি গল্প এইগুলাতে অনেক মানুষ আছে আমার মতো, তাই এখানে বলতেছি। আমি রকি আচার্য, বয়স এখন 2-4, উচ্চতা 6 ফুটের কাছাকাছি হবে, হয়তো কখনো মাপা হয়নি। আমার ধনের লম্বা ও কখনো মাপা হয়নি, তবে অনুমানী 7 থেকে 8 ইঞ্চি এর মতো হবে বড় হবার পরে। আমার মায়ের নাম রেণু আচার্য, বয়স 4-3, উচ্চতা আমার মতোই একবারে। আমরা মা ছেলের উচ্চতা, গায়ের রং, স্বাস্থ্য প্রায় একই রকম, দুইজনেই শ্যামলা, স্বাস্থ্য ও ভালো। গ্রামের বাড়ি, এই কারণে একটু কাজ টাজ করতে হয় তাই হয়তো। তবে আমার বাবা আমাদের চেয়ে একবারে আলাদা, উনার উচ্চতা 5 ফুটের চাইতে একটু বেশি হবে হয়তো, স্বাস্থ্য একবারে খারাপ, দেখতে ভালোই ফর্সা। উনি কাজ করেন, কাজের কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হয়। কি কাজ করেন সেইটা বললে কেউ কেউ চিনে ফেলতে পারে, তাই গোপন রাখছি, কারণ উনি সারা দেশে ঘুরেন। উনার বয়স অনেক, 60 এর উপরে হবে। তো আসল কাহিনীতে আসি, এইটা হল গ্রামের মা ছেলের চুদাচুদির কাহিনী। আমি ছোটবেলা থেকেই সবসময় বাড়িতে থাকতাম। আমাদের স্কুল ছিল না, গ্রামে অনেক দূরে ছিল, তাই কোনোভাবে 8 পর্যন্ত পড়াশোনা করে আর করিনি, মা ও না করেছিল। আমি ছোটবেলা থেকেই মায়ের সাথে ঘুমাই। আমি বড় হতেই মা আর বাবা চুদাচুদি করেন না, কি জন্য করেন না জানি না, তবে তখন থেকেই আমি আর মা মাটিতে পাটি বিছিয়ে ঘুমাতাম, চারপাশে পর্দা টাঙানো থাকত আর বাবা বিছানায় ঘুমাতে। বাবা তখন থেকেই মায়ের সাথে চুদাচুদি করে না, তাই আমি আর মা একসাথে ঘুমাতাম। আমি অনেক বড় হওয়ার পরেও মায়ের দুধ খেয়েছি, মানে যখন আমি 6-এ পড়ি তখনও রাতে ঘুমানোর সময় দুধ খেতাম, আর মা ও আমাকে না করত না কখনো, তবে বাবা বাড়িতে থাকলে খাইতে পারতাম না। আমার ধরতে গেলে কোনো বন্ধুই ছিল না, এখনও নাই। এই কারণে চুদাচুদি, দুধ, পাচা, ভোদা, ধন এইসব বিষয় বুঝতে আমার অনেক দেরি হয়েছে। মজার বিষয় হল এইসব আমি মায়ের কাছ থেকেই শিখেছি। আমার যখন 1-8 বছর তখন একবার বন্যা হয় আমাদের এলাকায়। ওই সময় আমরা যে জায়গায় মাটিতে ঘুমাতাম আমাদের ঘরে তখন পানি এসে পড়ে। তারপর মা বাবাকে বলেন যে এখানে তো থাকা যাবে না, আমরা পাকঘরে থাকব। বাবা বলেন তাহলে তো অনেক ভালো, ওইখানেই থাকো। ওই ঘরটাও খালি থাকল না, মানে বাবা মাকে দেখতেও চায় না। কি কারণে দেখতে চায় না সেইটা পরে বলতেছি দাদান। তারপর থেকে আমি আর মা আমরা দুইজন পাকঘরে থাকা শুরু করলাম। আমাদের বাড়িটা অনেক বড়, চারপাশে জঙ্গল আর প্লাস্টিক কিংবা সুপারির গাছে এইসব দিয়ে বেড়া দেওয়া, গেটও আছে একটা, ভিতরে কলও আছে পানির জন্য, বড় হলেও ঘর দুইটাই, একটা বড় ঘর যেখানে বাবা থাকেন আর একটা পাকঘর যেখানে রান্না হয় আর আমি আর মা থাকি। পাকঘরটা বড় ঘরের থেকে অনেকটা দূরে, তাই রাত্রে বেলা বা দিনের বেলাতেও বাবা বাড়িতে না থাকলে আমরা অনেক কথাবার্তা বলতাম, মজা করতাম। আমি মা ছেলের সম্পর্ক যে আসলে এতটা খোলামেলা না এটা বুঝিনি, কারণ আমার বাবার ও কোনো আত্মীয় নেই, মানে কাকাতো ভাই, পিসাতো ভাই কেউ নেই, আবার মায়ের বাড়ির আত্মীয় রাও সবাই ইন্ডিয়া চলে গেছে, আর বন্ধুবান্ধব তো নাই একবারে। এই কারণে আমি মায়ের সাথে অনেক কিছু করতাম কিন্তু মা কোনো সময় নিষেধ করেনি, তাই আমিও করে গেছি। যেমন ধরেন মা শুয়ে আছে, আমি উনার পাছায় শাড়ির উপরে দিয়েই মুখ লাগিয়ে মজা করছি। এরপরে ধরেন উনি স্নান করে আসলেন, তারপর বললেন ব্রার হুকটা খুলে দিতে, আমিও খুলে দিয়েছি এবং লাগিয়েও দিয়েছি। এমনকি মা আমাকে প্রতিদিন এই স্নান ও করিয়ে দিত যখন বাড়িতে বাবা থাকত না। একবারে স্নান করিয়ে উনি স্নান করে একসাথে আসতাম, তারপর উনি এই আমার সারা গায়ে তেল মাখিয়ে দিত, মানে একবারে সারা গায়ে ধন, পিঠ সহ। আমিও উনার পিঠে তেল মেখে দিতাম অবশ্য, এমনকি মার জাঙ্গিয়াগুলো আমি ধুয়ে দিতাম, যদিও জাঙ্গিয়া ছিল মাত্র 3টা, ওইগুলা আবার অনেক বছরের পুরাতন ছিল। কারণ বাবা তো এইসব কোনোদিন কিনে দিতেন এই না, এক কথায় তেমন যত্নই করতেন না, এই রকম ছিল। তারপর একবার আমি শহরে গিয়ে মোবাইল কিনে আনি, বাটন মোবাইল। মায়ের কাছে টাকা ছিল, এখন আছে, কারণ তিনি বাবার টাকা থেকে অনেকগুলো টাকা চুরি করে করে রাখতেন। বাবার অনেক টাকা আছে, এরপরেও আমাদের ভালো কিছু দেয় না, দেখাশোনা করে না, এই কারণেই মা বলছে আমার কোনো চাকরি করতে হবে না, তাই আমিও সারাদিন বাড়িতেই থাকি মার সাথে সাথে। তারপর ওই মোবাইল কিনে মেমোরিতে বাংলা সিনেমা ভরে আনলাম, তারপর আমি আর মা প্রতিদিন সিনেমা দেখতাম, ইয়ারফোনও ছিল। বাবা যখন বাড়িতে থাকতেন তখন আমরা রাতে ইয়ারফোন লাগিয়ে দেখতাম সিনেমা। তারপর এইভাবে কয়বার শহর থেকে লোড করিয়ে এনেছি। এরপর একদিন মা আমাকে রাতে বললেন যে কালকে শহরে সিনেমা ভরার সময় বলবি লেংটা ছবিও ভরে দিতে। আমি বললাম এটা কি আবা, মানুষের লেংটা ছবি কই পাবে? মা বলল আছে ওদের কাছে, আর যদি লেংটা ছবি বললে না বুঝে তখন বলবি নেকেট ভরে দিতে। তারপর আমিও বাজার থেকে ভরে আনলাম এইসব। ও আরেকটা কথা, তখন থেকেই আমি মার জন্য ব্রো আর জাঙ্গিয়া কিনেও আনতাম, কারণ উনার যেগুলো ছিল ওইগুলো অনেক পুরাতন ছিল, আর উনি নিয়মিত এইসব পড়েন। আমি তো এইসব জানতাম না, কিন্তু আমি এখন দেখলাম যে শহরের অনেক মানুষ ও নিয়মিত পড়ে না, কিন্তু মা ডেইলি পরে ব্রা জাঙ্গিয়া। আচ্ছা, তারপর ওই লেংটা ছবি ভরে আমার পর বাড়িতে আসলাম। ওই দিন আবার বাবা তার কাজে চলে যাবে এক তিন দিনের জন্য, তাই সন্ধ্যার পরেই গেট ভালো করে লাগিয়ে আমরা খেয়ে ফেললাম। আসলে আমরা আটটার আগেই খেয়ে নেই, গ্রামে আটটার পরে মনে হবে সবাই করে গেছে, একবার অন্ধকার, কোনো শব্দ নেই, আর আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়িঘর ও ছিল না কাছাকাছি, তাই একবার ভূতের মতো লাগত। তারপর আমরা খাওয়া দাওয়া করে শুইলাম, তখন মা বলল লেংটা ছবি বের কর। আমিও অনেকক্ষণ খুঁজে বের করলাম, তারপর আমি আর না শুয়ে শুয়ে দেখছি। তখন আমার নিজের মধ্যে কেমন একটা লাগতেছে, মানে ইউএসএক্সের আকর্ষণ হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি হচ্ছে। পরে আমি মাকে জিজ্ঞেস করলাম যে এটা কি হচ্ছে, কেন চিল্লাপাল্লা করছে, কি করতেছে ওরা? তারপর মা আমাকে বুঝিয়ে বলল কিছুক্ষণ, তারপর আবার দেখা শুরু করলাম, তারপর দেখা শেষ হলে ঘুমিয়ে পড়লাম। কিন্তু এইটা দেখার পর থেকে আমার মাঝে মহিলা শরীর দেখলেই কেমন অনুভূতি হচ্ছে, এমনকি আমি সচরাচর মার সাথে যেভাবে শুয়ে থাকি বা জড়িয়ে ধরে থাকে এমন করলেও আমার কেমন জানি হচ্ছে, বেশি হচ্ছে যে আমার ধন শক্ত হয়ে যাচ্ছে বারবার। আমি মাকে বললাম যে এমন কেন হচ্ছে, কারণ আমি তখন এটা কিছুই বুঝি না। তখন মা বলল এইসব ওইসব করে। এই দিন রাতেও আবার দেখলাম, তারপর সকালে আমার ঘুম ভেঙে গেল কারণ আমার স্বপ্নদোষ হয়েছে, কিন্তু আমি এইটা বুঝতেছি না যে কি হয়েছে। আর যেহেতু মাল বের হয়েছে ওই মালটাও আমি আগে দেখিনি, তাই তাড়াতাড়ি মাকে ডেকে তুললাম যে আমার কোনো সমস্যা হল নাকি। মা বলল আরে এইটাই তো হলো আসল পুরুষের লক্ষণ। আমি বুঝলাম না, তখন মা আমার ধনটা হাত বুলিয়ে বুলিয়ে বলল আর মাল যেটা বের হয়েছে ওইটা ধরে দেখিয়ে দেখিয়ে বলল সবকিছু খুলে। তারপর থেকে আমি বুঝে গেলাম এবং আমার ওই লেংটা ছবির প্রতি আকর্ষণ হয়ে গেল। কিন্তু আমি আবার মাল বের করতে চাইছিলাম, কিন্তু আমি ঘুমানোর পরেও বের হইনি, কারণ আমি ভাবছিলাম ঘুমালেই হবে, কারণ হাত মারা আমি জানতাম না। তারপর মাকে জিজ্ঞেস করলাম যে এটা আমার কোনোদিন হবে, মা বলল এখনই হবে। আমি বললাম কিভাবে হয় না তো, বল দাদা আমি ভাতের মার ঝরিয়ে করে দিচ্ছি। তারপর তিনি আসলেন, উনি বসে আমার ধনের মধ্যে হাত বুলিয়ে বুলিয়ে উঠানামা করলেন কিছুক্ষণ, তারপর সরিষার তেল নিয়েও মালিশ করলেন, আর আমার হাতে মোবাইল ছিল, ভিডিও দেখতেছিলাম তখনও, তারপর হঠাৎ বের হয়ে গেল। মা বলল যে দেখলি? আমি বললাম মা ভিডিওতে দেখলাম, এটা কি খাওয়া যায় নাকি? মা বলল উনি কোনোদিন খায়নি, তবে শুনেছে খাওয়া যায়। পরে আমি বললাম আমি খাই। উনি বললেন ধুরু পাগল, নিজেরটা কেউ নিজে খায় নাকি? আমি খাব। তারপর উনি খাইলেন, তারপর মজা ঠাঠা করে উনি রান্না করা শুরু করলেন আবার, আর আমি আরও জানতে থাকলাম। তারপর রাতের বেলা আমার ঘুম ভেঙে গেল এইসব চিন্তায়। গরমের দিনে মা শুধু সায়া আর ব্রা পরে ঘুমাতেন, সায়ের নিচে জাঙ্গিয়া থাকত অবশ্য। তখন আমি মোবাইলের লাইট দিয়ে মার শরীরটা দেখে অনেক উত্তেজিত হয়ে গেছিলাম, দেখি উনার সায়া উপরে উঠে গেছে, জাঙ্গিয়া দেখা যাচ্ছে, পাচা দেখা যাচ্ছে। তখন আমি আস্তে আস্তে আমার ধনটা মার পাছায় ঘষে ঘষে ঢোকানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তখন একবার জাঙ্গিয়ার ফাঁক দিয়ে ঢুকে গেল, তখন আমার আরও ভালো লাগল। কিন্তু তখন মা বল, কি করিস ওই ভিডিও এর মতো করতে চাস? আমি বললাম হুম। তারপর উনি আমাকে শিখিয়ে দিলেন, আমি চুদলাম, কিন্তু দুই মিনিট ও পারলাম না। তারপর মা বল যে এইসব আরও অনেক কিছু করতে হবে, তারপর অনেক কিছু শিখলাম। এখন বর্তমানে মার বয়স 4-3 আর আমার 2-4। এখন আমরা মা ছেলে নিয়মিত চুদাচুদি করি, আর বাবা এখন একবারে বিছানায় পড়ে আছেন, ওইখানে প্রস্রাব পায়খানা করেন।